ও মন মাঝি, ও তুই কার লাগিয়া কান্দ দিবারাতি, মিছে দুনিয়ারি পিছে জমাইছো প্রীতি, এই মিছে দুনিয়ারি পিছে জমাইছো প্রীতি, ও তুই কার লাগিয়া কান্দ দিবারাতি, এই মিছে দুনিয়ারি পিছে জমাইছো প্রীতি, এই মিছে দুনিয়ারি পিছে জমাইছো প্রীতি, ও মন মাঝি, কে ভালোবেসে কি পেয়েছিস বল, পেলি শুধু অথই জ্বালা আর চাতুরি ছল, এই দুনিয়াকে ভালোবেসে কি পেয়েছিস বল, পেলি শুধু অথই জ্বালা আর চাতুরি ছল, ও তাই থাকতে সময় ঘুরারে তোর মনন মতি গতি, এই মিছে দুনিয়ারি পিছে জমাইছো প্রীতি, এই মিছে দুনিয়ারি পিছে জমাইছো প্রীতি, ও তুই কার লাগিয়া কান্দ দিবারাতি, এই মিছে দুনিয়ারি পিছে জমাইছো প্রীতি, এই মিছে দুনিয়ারি পিছে জমাইছো প্রীতি, ও মন মাঝি, এবার তোমার নোঙর তোলো হে নাবিক মন, কিস্তি ভাষাও সঠিক পথে রইছো যতক্ষণ, এবার তোমার নোঙর তোলো হে নাবিক মন, কিস্তি ভাষাও সঠিক পথে রইছো যতক্ষণ, নয়তো তোমায় ভাসিয়ে নিবে করবে তোমার দোজাহানের ক্ষতি, এই মিছে দুনিয়ারি পিছে জমাইছো প্রীতি, এই মিছে দুনিয়ারি পিছে জমাইছো প্রীতি, ও তুই কার লাগিয়া কান্দ দিবারাতি, এই মিছে দুনিয়ারি পিছে জমাইছো প্রীতি, এই মিছে দুনিয়ারি পিছে জমাইছো প্রীতি, ও মন মাঝি, তুই কার লাগিয়া কান্দ দিবারাতি, এই মিছে দুনিয়ারি পিছে জমাইছো প্রীতি, এই মিছে দুনিয়ারি পিছে জমাইছো প্রীতি, ও মন মাঝি,